আমি নিতে দেব না সময়কে এক মুঠো ভরা যোচনা। চাটা যতই দূরের হোক না ছুতে আমি চাই না, পৃথিবীর সব অপার বিস্ময়ে থাকা আমার অদেখা শূন্য খাতার প্রতিটি পাতায় সময়ে কাব্য লেখা। আমি মেলব না স্বপ্ন টানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি মেলব না স্বপ্ন টানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। ছেঁড়া পাতায়।